উঠাও উঠাও মা, উঠাও উঠাও মা। উঠাও উঠাও মা, উঠাও উঠাও মা, উঠাও উঠাও মা, তারিণী জাগি উঠা, উঠাও উঠাও মা, তারিণী জাগি উঠা। দুষ্ট সাধুঙ্কু দেলেনি বহু কষ্ট, দুষ্ট সাধুঙ্কু দেলেনি বহু কষ্ট। বিস্তারিত হুয়ে অধর্মর কায়া, ধর্মদণ্ডে শুভে ত্রাহি মা। এবে শাড় মুড়ে বাজু কাল ঘণ্ট, দুষ্ট সাধুঙ্কু দেলেনি বহু কষ্ট, দুষ্ট সাধুঙ্কু দেলেনি বহু কষ্ট। কিয়ে কষ্ট বুঝিবল, মা বি না কিয়ে লুহ পছিবল। বিপদরে সবু মাকু ডাকন্তি, কালে কালে এত দুনিয়ার রীতি। তুমি মা তারিণী জগত পাড়িনী, তুমি ভয়ঙ্করী সংহারকারিণী। তুমি থাই নহেউ মা ধর্ম নষ্ট, দুষ্ট সাধুঙ্কু দেলেনি বহু কষ্ট, দুষ্ট সাধুঙ্কু দেলেনি বহু কষ্ট। মণিষরূপরে অনেক অসুর, জীবন নিয়ন্তি নিরীহ লোকর। জগতরে যার কেহি নাহি সাহা, সেমিতি লোকর সাহা তুমি মা। সেথিপাইঁ তুমি ত্রিশূল ধরিছ, কেতে যুগে কেতে দুষ্টঙ্কু মারিছ। তুমি খণ্ডন কর মা সর্বারিষ্ট, দুষ্ট সাধুঙ্কু দেলেনি বহু কষ্ট, দুষ্ট সাধুঙ্কু দেলেনি বহু কষ্ট। উঠ উঠ মা তারিণী জাগি উঠ, উঠ উঠ মা তারিণী জাগি উঠ। দুষ্ট সাধুঙ্কু দেলেনি বহু কষ্ট, দুষ্ট সাধুঙ্কু দেলেনি বহু কষ্ট, দুষ্ট সাধুঙ্কু দেলেনি বহু কষ্ট, দুষ্ট সাধুঙ্কু দেলেনি বহু কষ্ট।